رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আজকে যে প্রসঙ্গ, এ প্রসঙ্গ হল প্রবাসী বিভিন্ন ভাইদেরকে কেন্দ্র করে যাদের বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে, বিশেষ করে যারা বিবাহিত, যারা ঘরে স্ত্রী রেখে এসেছেন, আমানত রেখে এসেছেন তাদের জন্য। আজকে আমি সেই বোনদেরকেই সম্বোধন করে দুটো কথা বলব যাদের স্বামী বাড়িতে নেই, যাদের স্বামী বিদেশ বাস করে, তাদেরই জন্য রুজি অনুসন্ধানে কত কষ্ট করে বিদেশে বাস করে, আর এটা তার জন্য জিহাদ। যদি কেউ মা বাপের ভরণ পোষণের জন্য, ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য, স্ত্রী পরিজনের বোনের ভরণ পোষণের জন্য বিদেশে বা কোথাও গিয়ে রুজি অর্জন করে, সেটা এক প্রকার জিহাদ। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইমানদাররা তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, আর তোমাদের পরিবার পরিবর্গকে বাঁচাও, নারান, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিজনকেও বাঁচাও। এমন জাহান্নাম যার ইন্ধন হল পাথর, পাথর জ্বলবে, যার উপরে কঠোর হৃদয় ফেরেশতা নিয়োগ করা আছে, জাহান্নামের নিয়ন্ত্রণ ভাগ তাদের উপরে আছে, যারা আল্লাহর নাফরমান হন না এবং আল্লাহ যা আদেশ করেন তারা তাই করেন। এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচতে বলছেন। অতএব আমরা যারা প্রবাসে আছি তাদের কর্তব্য নিজেরা বাঁচব এবং বাড়িতে আমাদের স্ত্রী পরিজনকেও বাঁচাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ আল আকু লি ওয়ালিদাইহি ওয়াদ-দাইউস ওয়ার-রাজিলাতু মিনান নিসা। তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো যে তার মা বাপের অবাধ্য, আর দ্বিতীয় হলো দাইউস। দাইউস মানে যে নিজের স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন, স্ত্রী কন্যাকে বেপর্দায় ছেড়ে দেয়, নোংরামিতে ছেড়ে দেয়, পরপুরুষের সাথে কথা বলতে, এখানে ওখানে যেতে আসতে, প্রেম ভালোবাসা করতে ইত্যাদিতে ছেড়ে দেয়, দাইউস। স্ত্রীর ব্যাপারে একদম ঈর্ষাহীন এমন পুরুষ জান্নাতে যাবে না। ওয়ার-রাজিলাতু মিনান নিসা, এমন মহিলা জান্নাতে যাবে না যে পুরুষ সাজে, পুরুষের মতো চলন বলন পরন সবকিছুই, এমন মহিলা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে এবং রমজানের রোজা রাখে, আর স্বামীর খিদমত করে বা স্বামীর বাধ্যতা করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, তিন ব্যক্তির নামাজ কবুল হবে না, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে মহিলা, যে মহিলা তার স্বামীর স্বামীকে রাগান্বিত করে, আর স্বামীকে রাগান্বিত করে রাত্রি যাপন করলে সারা রাত ফেরেশতারা সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। স্বামী যখন ঘরে নেই তখন আপনি স্বামীকে কিভাবে মানবেন? স্বামী যেভাবে বিদেশ থেকে বলবে, যেভাবে চিঠিতে লিখবে, যেভাবে টেলিফোনে বলবে, সেইভাবে আপনাকে চলতে হবে। অনেক ক্ষেত্রে কিছু মহিলা আছে যারা স্বামীকে সামনে দেখিয়ে বা শুনিয়ে দেয়, আমি এই করছি, টেলিফোন করলো তুমি এখন কোথায়, সে হয়তো বাজারে আছে, বলে আমি বাড়িতে আছি, মিথ্যা করে বলে। আর মিথ্যা বলতে যাদের কোনো বাধা নেই তাদের তো সবকিছুই, কোন সমস্যা নেই। আপনি হয়তো বলবেন হুজুর স্বামী স্ত্রীতে মিথ্যা বলা জায়েজ, কিন্তু এই শ্রেণীর মিথ্যা কি জায়েজ? ধোকাবাজির মিথ্যা না। আপনাকে বলা হলো যে আপনি যাবেন না, মানে স্বামী আপনাকে বললো তুমি সিনেমা দেখতে যাবে না কি তুমি তোমার বোনাইয়ের বাড়ি যাবে না। এবারে আপনি বোনাইয়ের বাড়িতে আছেন, আপনাকে টেলিফোন, তুমি কোথায়? বলে আমি বাড়িতে আছি। অথচ আপনি আছেন বোনাইয়ের বাড়িতে। এই ধরনের এই শ্রেণীর মিথ্যা কথা বলা, ধোকা দেওয়া, এমন ধোকাবাজি জায়েজ নয়। সুতরাং স্বামী ঘরে থাক বা না থাক, আপনি স্বামীর বাধ্য হয়ে চলবেন। আসলে স্বামীর বাধ্য হওয়া কার বাধ্য হওয়া? আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বাধ্য হওয়া। স্বামী নেই, স্বামী আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। নাকি স্বামীর চোখে বাঁচতে পারলেই হবে? অনেকে, অনেক মহিলা মনেই করে যে শ্বশুর বাড়িতে যখন যায় তখন দেখবেন পর্দা বিবি, আর শ্বশুর বাড়িতে মায়ের বাড়িতে আসে তখন বাস বেপর্দা। স্বামীর সঙ্গে যখন থাকে সে একজন মোতাওয়া, আর স্বামী ছাড়া যখন থাকে তখন সে স্বাধীনা, স্বাধীন মহিলা। আল্লাহ তাআলা প্রশংসা করছেন তাদের যারা গায়বী ভাবে আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা গায়বী ভাবে রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। তারপর মান খাশিয়া আর-রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকালবিন মুনীব, যে ব্যক্তি রহমানকে গায়বী ভাবে ভয় করবে তার জন্য রয়েছে জান্নাত। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মান খাশিয়া আর-রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকালবিন মুনীব, মানে অদৃশ্যত ভাবে ভয় করতে হবে আল্লাহ। আল্লাহকে তো দেখা যায় না, অনেকে আল্লাহকে দেখা যায় না বলে মনে করে গোপনে গোপনে পাপ করে, রাতের অন্ধকারে পাপ করে, কিন্তু আসলে আল্লাহ যে সজাগ, আল্লাহ দৃষ্টি সব জায়গায় দেয় না। আল্লাহ সব জায়গায় নেই, কিন্তু আল্লাহ দৃষ্টি সব জায়গায়, আল্লাহর জ্ঞান সব জায়গায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজ আল্লাহ, গায়বী ভাবে যে হেফাজতের আল্লাহ হুকুম দিয়েছেন সেই হেফাজত স্ত্রী করবে। স্ত্রী হেফাজত করবে কি, হয়তো পরে বলবো, তবে এখন বলে দিচ্ছি, স্ত্রী হেফাজত করবে স্বামীর, স্বামীর মান সম্মানের হেফাজত করবে, নিজের বাড়ি পরিবারের, নিজের বংশের মর্যাদা, বংশ মর্যাদা হেফাজত করবে, নিজের দেহের হেফাজত করবে, নিজের ধন, স্বামীর ধন সম্পদের হেফাজত করবে। এ নয় স্বামী নেই, এখন স্বামীর, স্বামী টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, হ্যাঁ অ্যাকাউন্টে ভরে দিচ্ছে আর আমি ইচ্ছা মতো খরচ করছি, আমি স্বামীর নিচ্ছি আর অন্য স্বামী বা দু নম্বর স্বামীকে নিয়ে আমি খুব ইচ্ছা মতো খরচ করছি, ফোটানি করছি। অনেকের স্বামী বিদেশে বড় কষ্ট করে পয়সা কামাচ্ছে, দেখেছেন কত কষ্ট করে এই শীতে, এই গ্রীষ্মে, এই বিশেষ এই বৃষ্টিতে কামাচ্ছে। তার স্ত্রী দেখুন গা দেশে, দেখে মনে হবে তার স্বামী যেন কোন বিরাট চাকরি করে। অথচ সে বেচারি এখানে যে চাকরি করে সেই চাকরিতে কোন রকম সে টাকা পাঠায়, কিন্তু তার খাবার দাবার, তার পরন, তার চলন, তার বলন, তার অলঙ্কার দেখে মনে হয় তার স্বামী যেন কি যেন কাজ করে, বিরাট কাজ করে। অথচ সে বেচারি একটা শার্ট পর্যন্ত কিনে না, নতুন শার্ট কিনে না, পুরনো শার্ট কিনে সে পয়সা যোগায় স্ত্রীর জন্য, ছেলের জন্য। সেই স্ত্রী সেই ছেলে ফোটানি, স্ত্রী তো এরকম, ছেলে মোটরসাইকেল আর কি আর কি গাড়ি ফোরে নিয়ে বেড়াচ্ছে, উচিত না, উচিত না। যেভাবে স্বামী সামনে থাকলে স্বামীর মালের হেফাজত করা হয়, ঠিক সেইভাবে স্বামী বিদেশে নেই, স্বামীর মাল কে হেফাজত করব, তাতে অপচয় করব না, প্রয়োজন মতো খরচ করব এবং তাতে অপব্যয় করব না। এই জন্যই সেই রকম মহিলা, যে মহিলা আল্লাহর পক্ষ থেকে স্বামীর জন্য একটা নিয়ামত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাস্তাফাদ আল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহা, আল্লাহ তাকওয়ার পরে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত, সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী, না পুণ্যময়ী স্ত্রী, পুণ্যময়ী স্ত্রী। যে স্ত্রী ইন আমারাহা আতাআতহু, যাকে আদেশ করা মাত্র আদেশ পালন করে, ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, যার দিকে তাকানো মাত্র স্বামী খুশ হয়ে যায়, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, যদি সে কসম খায়, স্বামী কোনো বিষয়ে কসম খায় তো সেই কসম ভাঙে না। কসম ভাঙে না মানে স্বামী কসম করলো আল্লাহর কসম তুমি এটা করবে না, স্ত্রী বলে তুমি গণেশটা তোমার কসম ভাঙতে, মানে কাফারা দাও, আমি মানে করবো, না, স্ত্রী যে ভালো স্ত্রী হবে সে স্বামী যখন কসম খেয়েছে ঠিক আছে তার কসমকে আমি ভাঙব না, কসম ভাঙব না। ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, যদি স্বামী বিদেশে থাকে বাড়ির বাইরে থাকে তাহলে নিজের ব্যাপারে তার নিজের দেহের ব্যাপারে, দেহটা কার, আল্লাহর দেওয়া দেহ কার, মহিলার দেহ হল স্বামীর জন্য, যৌবন কার, স্বামীর জন্য। সুতরাং সে নিজের দেহের ব্যাপারে এবং স্বামীর মালের ব্যাপারে, মাল সম্পদের ব্যাপারে সে খেয়ানত করে না, সবসময় হিতাকাঙ্ক্ষিনী থাকে স্বামীর মাল মানে নিজের মাল, নিজের মাল যেমন অপচয় করবে না, নোকসান করবে না, তেমনি স্বামীর মালে কোন রকমের নোকসান করবে না। আপনি জানেন যে যদি আমরা লোককে ভয় করি, অনেক মানুষ লোককে ভয় করে আল্লাহকে ভয় করে না, মহিলারা শ্বশুর শাশুড়িকে শ্বশুর বাড়িকে ভয় করে আল্লাহকে ভয় করে না, কিন্তু আসল প্রকৃত ভয় কাকে করা উচিত, আল্লাহকে করা উচিত। শুনেছেন যে ওমর একদিন যাচ্ছিলেন মরুভূমিতে, অথবা ইবনে ওমর যাচ্ছিলেন মরুভূমিতে, এক রাখাল ছাগল চড়াচ্ছিল, তো পরীক্ষা করার জন্য বললেন এই রাখাল তোমার একটা ছাগল আমাকে দিয়ে দাও, তোমার একটা ছাগল আমাকে দিয়ে দাও। তো বললে না আমি তো গোলাম, আমি তো ছাগলের রাখাল, আমি মালিককে হিসাব দেবো কিভাবে। তো বললেন বলবে মালিককে বাঘে খেয়ে নিয়েছে, কি বলবে বাঘে খেয়ে নিয়েছে, তোমার মালিক তো দেখতে আসছে না। তখন রাখাল কি বললো, ফা আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আমার মালিক দেখছে না কিন্তু হ্যাঁ আসল মালিক দেখছেন। তখন ইবনে উমার বললেন ফা আইন আল্লাহ সুম্মা বাকা, ইবনে উমারের কথা শুনে কাঁদতে লাগলেন যে এই রাখাল যে মরুভূমির মাঝে ছাগল চড়াচ্ছে তার কত বড় জ্ঞান যে তার মালিক সামনে নেই, মালিককে শুধু ভয় করে না আসল মালিককে ভয় করে বলছে ফা আইন আল্লাহ, আমি মালিকের চোখে ফাঁকি দেবো কিন্তু আসল মালিকের চোখে ফাঁকি দিতে পারবো না। ইবনে উমার কথা কাঁদতে লাগলেন, পরে সেই রাখাল সেই সেই দাসকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন। ইজা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু, যখন কোন নির্জনে বাস করবে তখন ভেবো না তুমি নির্জনে একা আছো, বরং এ কথা ভেবো মনে রেখো যে তোমার পরিদর্শক আছে, তোমাকে কেউ দেখছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফুলু মা মাদা ওয়ালা আন্না মা তাখফা আলাইহি ইয়াগিবু, আর ওয়ালা আন্না মা তুখফি আলাইহি ইয়াগিবু, আর ভেবো না যে আল্লাহ উদাস আছেন, আল্লাহ আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়ুম, সদা চিরঞ্জীব, সদা জাগ্রত, তাই না, তিনি তো গাফিল হতে বলা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল মনে করো না, আল্লাহ তাআলা উদাস নন, আর তুমি যা গোপন করছো আল্লাহ তাআলার কাছে তা গোপন হবে এটা খবরদার ভেবো না। প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি, লোক সমাজে যেমন আল্লাহকে ভয় করি তেমনি গোপনেও ভয় করি, আল্লাহ তালা আমাদের তোবা কবুল করবেন। দেখবেন আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের জন্য বলেছেন ওলা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা খেয়ানত করে নিজেদের খেয়ানত করে তাদের তরফ থেকে তোমরা বিতর্ক করো না বা তুমি বিতর্ক করো না। লোকচক্ষুকে ভয় করে আর আল্লাহকে ভয় করে না, অথচ আল্লাহ তাদের সাথে থাকেন। আল্লাহ তাদের সাথে থাকেন মানে কি, আল্লাহ দৃষ্টি, আল্লাহর জ্ঞান তাদের সাথে থাকে। মানুষকে ভয় করে এরা, লোককে ভয় করে, সমাজকে ভয় করে, অথচ আল্লাহকে ভয় করে না। একজন মহিলা সৌদি মহিলা বলল যে আমি যখন সৌদির বাইরে যাই বোরকা পরি না, আমার দেশে তখন আমি বোরকা পরি। তখন একজন বলছে কি ব্যাপার, কেন সৌদির বাইরে কি আল্লাহ নেই, তুমি সৌদির ভিতরে বোরকা পরবে আর বাইরে বোরকা পরবে না? বলছে না বাইরে তোমরা যেমন পুরুষরা বাইরে গেলে প্যান্ট শার্ট পরো, একাল পরো না সিমাক পরো না, তেমনি আমরা মহিলারা বলে সে একাল সিমাক তো সরিয়ে ব্যাপার না, প্যান্ট পরা সরিয়ে ব্যাপার না, কিন্তু মহিলার পর্দাটা কিসের ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে শরিয়ার ব্যাপার আছে। তো কিভাবে তুমি এটাকে ভঙ্গ করে সৌদি আরবের ভিতরে পর্দা মানবে আর বাইরে মানবে না, এটা কিন্তু উচিত না। মানুষকে ভয় করো আর আল্লাহকে ভয় করো না, অথচ আল্লাহ সবসময় সাথে থাকেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন জুলেখার সাথে নির্জনতা অবলম্বনের সময়ে, জুলেখার স্বামী কিছুই জানতে পারত না, তবুও ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সাথে একমত হননি, যদিও মায়ের ভান্ডারীরা বলে প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবিগো, ইউসুফ নবী প্রেম করেননি। জুলেখাই মহিলারা স্বামীকে দেওয়ার বলবে, দেওয়ার মানে কি দ্বিতীয় বর, তার তো ঠিকই আছে, এখন বড় বর নেই ছোট বর আছে তাই না, প্রথম বর নেই বিদেশে আছে আর দ্বিতীয় বর দেওয়ার, দ্বিতীয় বর দেওয়ার মানে দ্বিতীয় বর বাড়িতে আছে, তাকে নিয়ে তোমার ঘর সংসার চলবে এটা ভেব না, বরং তোমার বর একটাই, মুসলিম মহিলাদের বর একটাই, দে বর নেই দ্বিতীয় বর নেই। এতে বাড়িতে থাকার সময়ে খবরদার, গায়েবী ভাবে যে স্বামী এখন বাড়িতে নেই, অথবা এখন আমি জামুনটাই করতে পারি, স্বামী এখন দুবছর তিন বছর আসবে না, আমি এর মধ্যে জামুনটাই করতে পারি, এরকম না। ইউসুফ আলাইহিস সালাম তা করেননি, পরে বলবো অবশ্য মহিলাকে কি করতে হবে, স্বামী বিদেশে থাকলে কি কি করতে হবে বলবো। ব্যাস জানতে হবে যে স্বামী বাড়িতে না থাকে, সামনে না থাকে, তা কোন খেয়াল আপ করা যাবে না, কারণ স্বামীর যে সংসার, স্বামীর যে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর যে সংসার, এই দাম্পত্যে খেয়ানত করা বড় গুনাহ। আর স্বামীর যে বাড়ি, স্বামীর যে সংসার, সেটা একটা আমানত, আর সেই আমানত সম্পর্কে মহিলাকে দায়িত্বশীল করা হয়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা, যে প্রত্যেককে দায়িত্বশীল, যেমন বাপকে তার ছেলেদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তেমনি স্ত্রীও তার বাড়িতে দায়িত্বশীল, স্ত্রীকেও তার বাড়ির সম্পর্কে, তার ছেলে মেয়ে সম্পর্কে, স্বামী ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, হবে না, কৈফিয়ত করা হবে, ছাড়া হবে না। অতএব স্বামীর সামনে শুধু পর্দা করবে, পেছনে করবে না, স্বামীকে বলবে আমি কোথাও যাই না, আর পিছনে স্বামীকে ঠগিয়ে পিছনে বিয়ে বাড়ি কুটুম বাড়ি, হ্যাঁ বামুন নেই ঘরে, আর বামনি তুলে লাঙল ধরে ধরে বলে তুমি স্বামীর খেয়ানত করবে, এটা হতে পারে না। জেনে রাখো, আপনারা জানেন যে কোন কোন কাজ, যে কাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজ করা যায়, সেটা যদি অন্যকে সন্তুষ্ট করার জন্য করা যায়, সেটা কি শিরিক, তাই না? তেমনি যে কোন কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সেই কাজ যদি আল্লাহ ছাড়া অন্যর জন্য, অন্যের জন্য, অন্যকে সন্তুষ্ট করার জন্য ছাড়া হয়, তাহলে সেটা কি? সেটাও শিরিক। বোরকা পরা, পর্দা করা মহিলাদের জন্য এটা ফরজ, তাই না? দেখবেন যে আপনি যখন বাড়িতে থাকছেন তখন আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে বেশ ঢাকা দিয়ে কথা বলছে, আপনার বোনাই এলে তখন পর্দা করছে বাইরে, কিন্তু আপনি যখন থাকেন না তখন সব সমান, তাই না? ভয়টা কাকে করা হলো? শুধু স্বামীকে। সেটি করো না, যে কাজ আল্লাহর জন্য করতে হয় সব সময় সব জায়গাতে, এই যেমন এই বোরকা পরার কথা বললাম, সৌদিতে পরে বাইরে পরে না, তাহলে আল্লাহর জন্য পরে না, কার জন্য করছে? মানুষের জন্য, সরকারের জন্য বা আইনের জন্য বা সমাজের জন্য, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, ছোট শিরিক। এটা তো আর সেই মূর্তি পূজা নয়, সেজদা করা নয়, এটা হচ্ছে বড় শিরিক, এটা হচ্ছে ছোট শিরিক। আর স্ত্রীর ব্যাপারে যেটা ভালো স্ত্রী সেই সম্পর্কে পুণ্যময়ী স্ত্রী তারাহা ফাতুজিবুক, দেখলেই তোমাকে আনন্দ লাগে, তুমি তার থেকে বিদেশে গেলে বাইরে গেলে নিশ্চিন্ত মন, বাড়িতে আমার লোক আছে, লোকটাকে স্ত্রী কোন চিন্তা হয় না, পুরুষের কোন চিন্তাই হয় না, পূর্ণময়ী নারীকে, যে নারীকে বাড়িতে রেখে বাইরে গেলে স্বামীর কোন দুশ্চিন্তাই হয় না, তার নিজের ব্যাপারে, তার দেহের ব্যাপারে এবং স্বামীর মাল সম্পদের ব্যাপারে। এই হলো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ণময়ী নারী, কোন নারী আল্লাহ তরফ থেকে পুরুষের জন্য উপহার করেন, উপহার, সেই নারী সম্পর্কে বলেছেন যে যে নারীকে দেখলে তুমি খুশ হও আর আদেশ করলে পালন করে। আর আদেশ পালন করার ব্যাপার তো স্ত্রী তো জানেন, স্ত্রী হচ্ছে এক প্রকার, স্ত্রী আছে যাদেরকে আদেশ করতে হয় না, আদেশের আগেই দেখে স্বামীর জামাগুলো ময়লা রাখা আছে, ও আদেশ করার আগেই ধুয়ে ফেলে, তাই না? আর কিছু স্ত্রী আছে বললে ধুয়ে দেয়, সমস্যা নাই, বললে পরার জামাটা ধুয়ে দাও, সে কিছু বলে না, ধুয়ে দেয়। আর কিছু স্ত্রী আছে বললেও ধোয় না, কারণ তুমি নিজে ধুতে পারো না, তোমার ডিউটি তো আমার ডিউটি আছে, তুমি নিজে ধুতে পারো, নিজেও ধুতে পারো। তিন রকম স্ত্রী, জান্নাতি স্ত্রী সেই, বেহেশতি স্ত্রী সেই, যে আদেশ করার আগে পালন করে, তবুও আদেশ করার সাথে সাথে যে পালন করে সেই স্ত্রী হচ্ছে ভালো স্ত্রী। আর কি বলা হলো, হেফাজতের কথা, খেয়ানত করে না নিজের ব্যাপারে, নিজের দেহের ব্যাপারে, নিজের উপসম্পদের ব্যাপারে, পর্দার ব্যাপারে এবং স্বামীর মাল সম্পদের ব্যাপারে। আর কালকে হলো প্রথম নম্বর সুখের বিষয় কি হলো, পূর্ণময় স্ত্রী। দু নম্বর হচ্ছে আদাব্বা তাকুনু মতিয়া, দাব্বা মানে বর্তমান যুগে গাড়ি, একটা গাড়ি নিয়েছেন যে গাড়ি আপনার হ্যাঁ ঠিক মতো চলে, যেখানে যান মাশাআল্লাহ খারাপ টারাপ বেশি হয় না, খারাপ তো হতেই হবেই কিন্তু বেশি হয় না, সব সময় আপনি গাড়ি হাসপাতাল যেতেই আছেন, খরচ হতেই আছে, এটা হচ্ছে কি দুর্ভাগ্য। সৌভাগ্য হলো যে গাড়ি আপনার চরণসই গাড়ি। আর তিন নম্বর হলো প্রশস্ত বাড়ি, সংকীর্ণ বাড়ি না, সংকীর্ণ বাড়িতে একটা রুম দুটো রুম, ছেলে মেয়ে নিয়ে কষ্ট, আত্মীয় স্বজন এলে কষ্ট, কুটুম্বের কষ্ট, সেখানে বেপর্দা এই সেই নানা রকম হয়। আর প্রশস্ত বাড়ি হলে সেই বাড়িতে বাস করে আনন্দ আছে, যেমন স্বামী স্ত্রী প্রেমে লুকোচুরি হয় না, ইত্যাদি ইত্যাদি বহু রকমের সুবিধা আছে। তো প্রশস্ত বাড়ি হচ্ছে সৌভাগ্যের বিষয়, তিনটে দুনিয়ার সুখ মুমিনের জন্য এই তিনটে জিনিস, এরই উল্টো দুঃখ বা দুর্ভাগ্যের জিনিস। কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমিনা শাকা আলমার আতু তারাহা ফাতাসুক, যার দিকে তাকালেই পিত্তি শুধু জ্বলে যায়, নিজের বউ কিন্তু তার দিকে তাকালে পিত্তি শুদ্ধ জ্বলে যায়, মানে দেখেই মন খারাপ হয়ে যায়, তার কেশবাস বেশবাস কিংবা তার আচার আচরণ চাল চলন বরণ বহন বসা বসা ইত্যাদি এসব কি হয়, দেখলেই পিত্তি শুদ্ধ জ্বলে যায়, তাকে দেখতে ভালো লাগে না, এমন স্ত্রী হচ্ছে দুর্ভাগ্যের স্ত্রী। ওয়া তাহমিলু লিসানাহা আলাইক, যে তোমার উপরে জিভ লম্বা করে কথা বলে, জিভ লম্বা করে কথা বলে, এটা করো করছি, এটা করলে কেন, বেশ করেছি, এ নয় যে ভুল হয়ে গেছে, না ভুল স্বীকার করো, তোমার ভুল, নিজেটা দেখো না, তুমি নিজেরটা বোঝো না, আমাকে খালি বলো, পুরুষরা খালি নিজেরটাই বলে, হ্যাঁ স্ত্রী স্ত্রী স্ত্রী খেদমত করতে হবে, করতে হবে, নিজেরটা বলবো, নিজের কি করতে হবে, লম্বা লম্বা জিভ, ব্যস্ত আছে, আপনি বাইরে থেকে এলেন হয়তো, খুব পেঁয়াজ লেগেছে, এক গ্লাস পানি দাও তো, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি, তুমি নিজে খেতে পাচ্ছ না, নিজে খেতে কি হয়, ওই তো ফ্রিজে রাখা আছে পানি, ওই তো গ্লাস রাখা আছে, সব সময় লম্বা জীবের কথা বলে, এমন স্ত্রী যে স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্ভাগ্যের স্ত্রী, এই স্ত্রী হচ্ছে সৌভাগ্যের স্ত্রী নয়। দু নম্বর কোন উল্টো, ওয়াইন গিতা আনহা আলাম তামাহাতা লাম তামানহা আলা নাফসিহা ওয়া মালিক, আর স্বামী যদি গায়েব থাকে, গায়েব হয় অদৃশ্য, যায় কোথাও বাইরে প্রবাসে যায় বিদেশে যায়, তাহলে স্বামী সব সময় দুশ্চিন্তায় থাকে, সন্দেহের বসে না, সত্য সত্যই সন্দেহ করতে হয় না, কিন্তু তার আচার আচরণ দেখে বোঝা যায় যে হয়তো খেয়ানত করে বসবে কিংবা আমার মাল সম্পদ নষ্ট করে বসবে। আর দু নম্বর হলো যে যে গাড়ি বা যে সওয়ারি আপনার সবসময় খারাপ হতে থাকে, আপনাকে কষ্ট দেয়, সফরের সঙ্গী হিসাবে ভালো নয়। আর তিন নম্বর হলো দুঃখের বিষয় বা দুর্ভাগ্যের বিষয়, সংকীর্ণ বাড়ি, যে বাড়িতে রুম অল্প বা ছোট রুম, অল্প রুম, ছোট রুম আর বড় রুম একই ব্যাপার। একটা রুম যদি হয় ছোট হোক আর বড় হোক একই ব্যাপার, মানে বেশি, কাসিরুল মারাফিক বলা হয়েছে, কাসিরুল মারাফিক মানে রুম বেশি, রুম বেশি হলে পরে তাতে পর্দা হয়। আপনার ছেলে মেয়ে আলাদা, যেমন সাত বছর বয়সে দশ বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করতে হবে, তাই না? আলাদা কোথায় করবেন আপনি? বিছানা আলাদা করে দিলে হবে? বড় মেয়ে বড় ছেলে এক রুমে রাখা হবে? তাদের রুম আলাদা চেঞ্জ করতে হবে, মেহমান এসছে। এখন আপনার বাড়িতে আপনার মা বাবা আছে আর না আছে, আপনার বোনাই এসেছে, বোন বোনাই এসেছে, কোথায় রাখবেন? ঠিক কিনা? এইভাবে বিভিন্ন অসুবিধা আছে সংকীর্ণ বাড়িতে। অতএব এই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে স্ত্রী, স্বামী বিদেশে আছে অথচ সে বাড়িতে, সেই স্বামী তার ব্যাপারে নিশ্চিন্ত নয়, সব সময় চিন্তা দুশ্চিন্তা, জানি না কি করছে কোথায় করছে। কোন কোন স্বামী আবার টিভি কিনে দিয়ে আছে, না হুজুর এই জন্য দিয়ে এলাম পরের বাড়ি দেখতে যাবে, তারপর নিজের বাড়িতে মানে বসে বসে দেখবে, আর নিজের বাড়িতে বসে বসে দেখবে তো ঘরের ভেতরে তোমার বউকে চোখ মারবে। এখন বাড়িতে টিভি আছে, বাড়িতে সে একা, একা তো নয়, টিভি দেখার নাম করি আপনার আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার প্রতিবেশীর কোন সম্পর্কে বাঁশতলাতে বিয়ে লগায় সেই সম্পর্কে মামাতো ভাই এসে, ভাবি একবার টিভিটা দেখো না, একটু খবর দেখি, আজকে খেলা আছে, খেলা দেখি, খেলা দেখতে দেখতে খেলা শুরু করে দেয়। এই হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের পরিবেশকে নোংরা করে রেখে আসি, স্ত্রীকে এমন জিনিস দিয়ে আসি যে জিনিস দিয়ে তার জীবন যৌবনটাকে সান্ত্বনা বা শান্ত করার জায়গাতে আমরা কি অশান্ত করে আসি, বলছি পরে। আর কথা আছে, অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল্লাহ তাসাল আনহুম আই আন্নাহুম মিনাল হালিকিন, তিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাই করো না তারা ধ্বংস হবে। তিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাই করো না, কে কে? রাজুলুন ফারাকাল জামাআহ ওয়া আসা ইমামাহু ওয়া মাতা আসিয়ান, সেই ব্যক্তি যে জামাত ত্যাগ করে, জামাত মানে কোন সংগঠন ফংগঠন না, জামাত মানে এই যে এক রাষ্ট্রের, একই রাষ্ট্রের রাষ্ট্র নেতার অধীনে থেকে যদি অধীনে না থাকে ছিন্ন হয়ে যায়, তো সেই হচ্ছে নিজের নিজের গলা থেকে রশি, ইসলামের রশি ফেলে দেয় বা সে জাহিল যুগের মরণ মরে, যাই হোক যা হাদিসে বলা হয়েছে। তো এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো না যে তার রাষ্ট্র নেতা অবাধ্য হয়, ওয়ামা তা আসিয়ান অবাধ্য হয়ে বিদ্রোহী হয়েই মারা যায়। আর আমাতুন ও আব্দুন আবিকা মিন সাইয়িদিহি ফামাত, এমন কীতদাসী অথবা কীতদাস যে তার প্রভু থেকে পালিয়ে গিয়ে মারা যায়, প্রভু থেকে পালিয়ে গিয়ে মারা যায়, এই দাস দাসী না, কীতদাস কীতদাসী। আর ওয়া ইমরাআতুন গাবা আনহা যাওজুহা, সেই স্ত্রী যে স্ত্রী ঘরে নেই কাছে নেই, ওয়াকাদ কাফাহা মাওলাতাদ দুনিয়া, তার দুনিয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়ে এসেছে যাতে বাইরে যেতে না হয়, সব কিছু ঘরের ভিতরে আছে, ফাতাবাররাজাত বাদাহু ফালা তাসাল আনহু, কিন্তু তা সত্ত্বেও আদনা চুতনো ওসিলা খুঁজে বাইরে যায়, মার্কেট করতে বাইরে যায়, শাড়ি কিনতে হবে, কাপড় কিনতে হবে, নিজে মার্কেটে যায়। স্বামীর কাপড় পছন্দই হয় না, স্বামী থাকলেও স্বামীর কেনা কাপড় পছন্দ হয় না, নিজে পছন্দ করে কিনব। ছাই তুমি দেখতে পাও না, মোটা বস্তা নিয়ে আসো, এই নানা রকম কথা বলে স্বামীকে ডাউন করে দিই। অনেক স্ত্রী আবার স্বামীকে নিয়ে যায় গাড়িতে বসিয়ে রাখে, স্ত্রী আমরা নিজের পছন্দ মতো মার্কেট করে। আমি বলছি হারাম, হারাম তা বলছি না, কিন্তু এখন স্বামী তোমার নেই, বিদেশে আছে, বাইরে আছে, সে তোমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, তা সত্ত্বেও তুমি সামান্য ছল ছুতায় সর্দি লেগেছে হাসপাতাল যেতে হবে, আর সুন্দর করে সাজি সেজে গুজে লিপস্টিক লাগিয়ে চলে গেলাম কোথায়, হ্যাঁ ভ্যানিটি ব্যাগ লাগিয়ে হাসপাতাল চলে গেলাম, ডাক্তারের কাছে গেলাম। তারপরে আর একটা সুযোগ হয়েছে, আমাদের কত বোকা, কত বোকা প্রবাসী আছে যারা স্ত্রীকে মাসের মাস বা দু মাস ছ মাস পরে ছবি তুলে পাঠাতে বলে যে তুমি কেমন হয়েছো দেখি, হ্যাঁ মোটা হয়েছো না পাত শুকিয়ে গেছো, দিয়ে ছবি তুলতে বলে। এবার বেচারি যাবে কোথা, বাজারে যেতে হবে, বাজারে গিয়ে ক্যামেরাম্যানের সামনে তাকে সেজে গুজে ছবি তুলে দেখাতে হবে, স্বামী যেহেতু দেখবে। শুনেছেন আপনারা এই ঘটনা, কদিন আগে ঘটনা শুনলেন যে ওইভাবে ছবি তুলতে তুলতে ক্যামেরাওয়ালার সাথেই, স্টুডিওওয়ালার সাথেই তার, হ্যাঁ এদিকে লাইন কানেকশন কেটে গিয়ে ওইদিকে কানেকশন লেগে গেছে, দিয়ে হঠাৎ করে একদিন টেলিফোন করছে আর স্ত্রী টেলিফোন তুলে না, কি ব্যাপার? তারপরে বাড়িতে টেলিফোন করছে, বলছে সে ওই স্টুডিও ওয়ালার সাথে ভাগে গেছে। এই তো অবস্থা, কানেকশন। ওই যে কি বলে, কি কানেকশন বলে, না না কি কানেকশন বলে, একজনকে লাগাতে গিয়ে একজনকে লেগে যায়, ক্রস কানেকশন, ক্রস কানেকশন। হ্যাঁ, যাই হোক, তো এই অবস্থা। অথচ এইগুলো হচ্ছে বোকামি। যে স্ত্রী যাতে যথাসম্ভব, আল্লাহ তালা বলছে কার নাতি বইতে কন্যা, তোমরা ঘরে অবস্থান করো। স্ত্রী ঘরে অবস্থান করবে, কি বাড়ি যেতে না, প্রয়োজন যাবে, প্রয়োজন যাবে, মানা করছি না, কিন্তু অপ্রয়োজনে যেখানে বারবার যাবে জেনে রাখবেন, যেখানে বারবার যাবে আর একটা পুরুষের সঙ্গে বারবার কথা বলবে, আপনি হয়তো স্ত্রীর সঙ্গে সেরকম কথা বলতে পারেন না যেরকম কথা ওর সাথে বলবে। আর হয় স্বামী স্ত্রীতে সাধারণত বেশ ভালো কথা হয় না, দেখবেন স্ত্রী ভালো কথা, স্বামী কথা বলে না। এই জন্যে প্রত্যেক স্ত্রী অভিযোগ করে তুমি আমার বোনের সাথে ভালো, শালির সঙ্গে ভালো কথা বলো, আমার সঙ্গে সেরকম বলো না। আর প্রত্যেক স্বামী অভিযোগ করে তুমি আমার ভাইয়ের সঙ্গে ভালো কথা বলো, আমার সঙ্গে বলো না। এটা হোক স্বাভাবিক, কারণ প্রেম আর বিয়ে দুটো কিন্তু এক না। আমরা প্রেম আর বিয়ে দুটোকে দুরকম করি। প্রেম মানে বিয়ে মানে অধিকার, স্বামী স্ত্রী একটা অধিকার আছে। প্রেম হচ্ছে কি, মিষ্টি মিষ্টি কথা, তাই না? মিষ্টি মিষ্টি কথা হবে প্রেমের আগে, আর যেমনি বিয়ে হয়ে গেল খালাস, আওয়াজ পাল্টে যায়। তো সমস্যা হচ্ছে এখানে, এই জন্যই স্বামী থেকে প্রত্যেক স্ত্রীর চোখে নিজের স্বামীর থেকে অপরের স্বামী ভালো হয়, আর প্রত্যেক স্বামীর কাছে নিজের স্ত্রী অপেক্ষা শালী বা অন্য স্ত্রী বেশি ভালো হয়। কেন? ব্যবহারটা তো পাল্টানো, এদের সঙ্গে ব্যবহারটা হচ্ছে প্রেমের ব্যবহার, আর এদের স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী ব্যবহার হচ্ছে অধিকারের ব্যবহার। এই জন্য দুটোর মধ্যে পার্থক্য হয়। সুতরাং আপনি বাড়িতে নেই, আপনি সুযোগ ঘটিয়ে দিলেন যে কিছু হলে অমুকের সাথে যেও বা অমুকের কাছে যেও, বারবার আসা যাওয়া করতে করতে কি হয়, যেখানেই বারবার যাবে সেখানেই ওই বলে না অতিপ্রেম, যেখানে নিত্যি যে মানে নিত্যি যাবে না সেখানে যাবে, যদি নিত্যি ঘটবে একটা কীর্তি, যেখানে নিত্যি আমি কেমন, তোমার কি যোগ্যতা আছে, নানা রকম বলে অপমান করে। তখন তার মানে দূরে থাকলে হামলায়, কাছে থাকলে কামলায়, এই অবস্থা। আজ তুমি বলছো ডাল রুটি খাবো, আর কাছে গেলে তখন মাংস চাই, তো কোথায় পাবো? আর ধৈর্য ধরতে হবে। তুমি বাড়িতে আছো, সুখে আছো, তুমিও জিহাদে আছো, আর স্বামী তো জিহাদে আছে, আসল জিহাদে, আসল জিহাদের ময়দানে তোমারও সব হবে, স্বামীরও সব হবে, ধৈর্য ধরে নিতে হবে। স্বামী স্ত্রী চুক্তি না হলে বেশি দিন সফরে থাকা, চার মাসের বেশি বাইরে থাকা যাবে না। স্বামী স্ত্রীর চুক্তি আছে বলি, তুমি রাজি না থাকলে স্বামী বিদেশে থাকতে পারে না, হারাম। স্ত্রী যদি বলে তুমি চলে এসো আমি থাকতে চাই না, সে তালাক নিতে পারে, চুক্তি ছাড়া স্বামী বাইরে থাকতে পারে না। ওই জন্য হজরত তোমার ব্যাপারটা আছে না, হজরত তোমার ব্যাপারটা যে যে কি বলে উনি রাস্তা দিয়ে ঘুরছিলেন, শহরে ঘুরছিলেন, আর আপনারা জানেন এমনিতেই যে আমরা বাইরে বিদেশে আছি কি জন্য, হয়তো অনেকে আছে যে বেশি টাকা পয়সা কামাবো, বেশি বিলাসিতা করবো, তার জন্য উচিত না স্ত্রীকে ছেড়ে। ওই যে কবি রবি ঠাকুর একটা কথা আছে না, যে নারী ছাড়ি ধন আসি, নারী ছাড়ি ধন আসে, যেবা থাকে পরবাসে, তার চেয়ে কেবা আছে দুঃখী। নারী ছাড়ি ধন আসে, মানে স্ত্রীকে ছেড়ে দিয়ে ধনের ধন কামানোর উপার্জনের উদ্দেশ্যে যেবা থাকে পরবাসে, বিদেশে বাস করে, তার থেকে কেবা আছে দুঃখী, তার থেকে বড় দুঃখী কেউ নেই। বড় টেনশনে বাস করতে হয় স্ত্রীকে বাড়িতে রেখে, বিশেষ করে যার কোন ব্যবস্থা, সুব্যবস্থা নেই, বড় টেনশনে বাস করতে হয়। আর একদিকে একদিকে আছে যে স্ত্রী যদি আবার অভাব থাকে, অভাব থাকলে আবার ভালোবাসাও থাকে না, তাই না? অভাব যদি জানলা দিয়ে বা দরজা দিয়ে প্রবেশ করে ভালোবাসে তাহলে জানলা দিকে পালিয়ে যায়। যেমনি আপনার অভাব ঢুকবে আর অমনি ভালোবাসার ফুলদানি ভেঙে চুরমার হয়ে যাবে, অভাব কিন্তু দূর করতে হবে। কি বলছিলাম, হযরত ওমর একদিন রাস্তায় ঘুরছিলেন, রাস্তায় ঘুরতে ঘুরতে এক মহিলা শুনলেন গান করছে, ভিতর থেকে কোন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কি বলছে, তাতা ওয়ালা হাযাল লাইলু ওয়াজওয়ারা জানিবুহু ওয়া আরাকানি আল্লাহ যাজিআ উলাইবু। মহিলা বলছে আফসোস করে রাত লম্বা হয়ে যাচ্ছে, তার ঘুম আসছে না, চটপট করছে, তারপর গান বলছে, রাত লম্বা হয়ে যাচ্ছে আর এই রাতে আমার কোন সাথী নেই যার সঙ্গে আমি খেলা করবো। ফাল্লাহি ফাওয়াল্লাহি লাউলাল্লাহু লা শাইয়্যা গায়রাহু লাহারাকা মিন হাযা সারীরি জাওয়ানিহু, আল্লাহর কসম করে বলছি যদি আল্লাহ না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, দেখছেন আল্লাহর গায়বী ভয়, আল্লাহর ভয় না থাকতো তাহলে এই খাট আজকে হিলতো, তার মানে ব্যবচার করতাম না, কেবল আল্লাহর ভয় আমাকে আটকে রেখেছে। লাকিন্নানি আখশা রাকিবান মুয়াক্কালান বি আনফুসিনা লা ইয়াক্তুরু আদ-দাহরু কাতিবা, আমি আল্লাহ কে ভয় করি আর যে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিদর্শক ফেরেশতা লেখার জন্য রেখেছেন তাকে আমি ভয় করি, নাহলে আমি আজকে অন্য কিছু করতাম। মাখাফাত রাব্বিল হায়া ওয়া সুদ্দুনি ওয়া ইকরামু বালি আন তুনালা মাওয়াতিবু, আমি আমার নিজের লজ্জাশীলতা আর আমার আল্লাহর ভয়, আমার নিজের লজ্জাশীলতা এবং আমার স্বামীর মর্যাদা, আমার স্বামীর সম্মান। একজন মহিলা যদি খেয়ালত করে তখন সে আসলে তার স্বামীকে কি করে, ছোট করে। যেই জানবে যে স্ত্রী নিজের স্বামী ছেড়ে অন্যের সঙ্গে সম্পর্ক রাখে তার মানে সে নিজের স্বামীকে একদম ছোট করে দেয়। মহিলা বলল যে এই মহিলা তখন এই গানটা করলো, হযরত ওমর শুনলেন, শোনার পরে এসে হাফসাকে জিজ্ঞেস করছেন, মা মেয়েরা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, তখন বললেন যে 4 মাস। তারপরে ও স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামীকে বলে জিহাদে আছে, তারপর সে জিহাদে সে তখন বলা হলো প্রত্যেককে মুজাহিদকে ছুটি দেওয়া হলো 4 মাস পর পর, 1 মাস যাওয়া 1 মাস আসা নিয়ে মোট 6 মাস, এই 6 মাসের মধ্যে আসা যাওয়া সুযোগ করে দেওয়া হলো। তো এই হলো কথা যে স্ত্রীদের কষ্ট হয় কিন্তু কষ্ট যদি চুক্তি ভিত্তিক হয় এবং আল্লাহর ভয় থাকে তাহলে সে কোনোদিন খেয়ানত করতে থাকে না। আর এক মহিলার ঘটনা আপনারা জানেন, হযরত তোমার এরকম পাশ দিয়ে যাচ্ছে না বা ভিতর থেকে আওয়াজ আসছে, মা বলছে দুধে পানি মিশিয়ে দে, কি বলছে, দুধ বিক্রি করে দুধে পানি মিশিয়ে দে, তো মেয়ে বলছেন যে না দুধে পানি দেওয়া হচ্ছে ধোকা ধোকা, মা বলছে এখানে কে দেখতে আসছে তো দুধে পানি দিচ্ছি, তো এখানে তো ওমরও দেখছে না আর ওমরের কেউ দেখছে না, লোকেরও দেখছে না। তখন মেয়ে কি বলল, কেউ তো দেখছে না কিন্তু আল্লাহ তো দেখছেন। ওমর এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে ঘরের বউ করে তুলে আনলেন। তোমার কথা গায়বিক ভাবে ভয় করলে, অদৃশ্য ভয় করলে পরে নিশ্চয়ই মহিলার মর্যাদা আছে, কিন্তু যে মহিলা খেয়ানত করবে এখান থেকে তার নামে অ্যাকাউন্ট করে তাকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, টাকা যখন অনেক হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে টাকার বদলে তালাক দিয়ে তালাক লিখে পাঠাচ্ছে, তোমাকে আমি তালাক তোমাকে আমি চাই না, আমি যেহেতু রসিক নাগর পেয়ে গেছি আর তুমি হচ্ছে অরসিক, সুতরাং সে কি করে তালা বদলে নেয়, চৌখাট বদলে নেয়। সুতরাং আর এই কথাও জানতে হবে, যদি কোন মহিলা অকারণে প্রেমের বসে নিজের স্বামীকে তালাক দেয়, তালাক তো স্বামী স্ত্রী দিতে পারে না, নেয় আর কি, তালাক নেয় অকারণে স্বামীর কাছ থেকে তালাক নেয়, সে মেয়ে মুনাফেক, সে মেয়ে মুনাফেক। এটা হাদিসে বলা হয়েছে যে সে মেয়ে মুনাফেক যে অকারণে স্বামীর কাছ থেকে তালাক নেয়। আর অনেক স্বামী আছে যারা স্ত্রীকে খুব বেশি বিশ্বাস করে। আর প্রথমেই আয়াত পড়েছিলাম, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আর তার মানেই হচ্ছে যে স্ত্রী তত্ত্বাবধান করতে হবে, এ নয় স্ত্রীকে একবারে ফেরেশতার মতো বিশ্বাস করে আমার লাইলি ঠিক আছে আমার লাইলি ওসবে, হ্যাঁ না না তোমার তাহলে ঠিক আছে ঠিকই, কিন্তু অবিশ্বাস করতেও বলছি না, কিন্তু খোঁজ খবর রাখতে অসুবিধা কি আছে। চালাক পুরুষ হলে, চালাক স্বামী হলে সে স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর রাখবে, একদম ফেরেশতার মতো অন্ধবিশ্বাসী হবে না। আপনারা জানেন যে বহু স্ত্রী এইভাবে পুরুষের খেয়ানত করেছে আর সে কথা কবিরা লিখেছে, আজ আমি মরণের বুক থেকে কাঁদি, অকরুণা প্রাণ নিয়ে একে মিথ্যা অকরুণ খেলা, এত ভালোবেসে শেষে এত অবহেলা, কেমনে হানিতে পারো নারী এ আঘাত পুরুষের, হানিতে নির্মম আঘাত জানিতাম মোরা শুধু পুরুষেরা পারি। এক পুরুষের কথা যে যাকে তার স্ত্রী ধোকা দিয়েছে বা প্রেমিকা ধোকা দিয়েছে। এ তুমি আসছে, তুমি তো নহ, আজ হেরি তুমিও ছলনাময়ী, তুমিও হইতে চাও মিথ্যা দিয়া জয়ী, কিছু মুড়ে দিতে চাও অন্য তরে রাখো কিছু বাকি, দুর্ভাগিনী দেখে হেসে মরি, কারে তুমি দিতে চাও ফাঁকি, কারে তুমি ফাঁকি দিতে চাও, স্বামীকে না আল্লাহকে, কাকে ফাঁকি দিতে চাও, প্রাণ নিয়ে কি নিদারুণ খেলা খেলে এরা হায়, রক্ত ঝরা রাঙা বুক দোলে অলক্ত পরে এরা পায়, এরা দেবী এরা রবি এরা চাহে সর্বজন প্রীতি, ইহাদের তরে নহে প্রেমিকের পূর্ণ পূজা পূজারীর পূর্ণ সমর্থন, পূজা হেরি ইহাদের ভীরু বুকে তাই জাগে এত সত্য ভীতি, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এই কথাটা খেয়াল রাখেন, সব নারী না, সব নারী যারা খারাপ মেয়ে, খারাপ মেয়ে স্বামীকেও চায় অন্যকেও চায়, একসঙ্গে দুটো তিনটে চারটে পাঁচটা প্রেমিক প্রেমিককে আগলে রাখতে চায়, নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী এরা লোভী যত পূজা পায় এরা চাই তত আরো, ইহাদের অতি লোভী মন একজনে তৃপ্ত নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন। কিছু নারীর এরকম মানে প্রকৃতি আছে সেই কথাই কবি বলেছেন, তবে আমি বলছি সন্দেহ করা উচিত নয়, তবে কথা নয় যে অন্ধবিশ্বাসী হয়ে আপনার স্ত্রীকে ডোর ছেড়ে দেবেন, বরং খোঁজ খবর রাখবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর স্ত্রীদের উদ্দেশ্যেই সেটাই বলছি যে খবরদার স্বামীকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না, হয়তোবা সন্দেহ করতে গেলে আপনাকে তখন আপনার শ্বশুর বাড়ি থেকে বলে হ্যাঁ কাঁচের বাক্সে বাঁধিয়ে রাখো গা, আলমারিতে ভরে রাখো গা, হ্যাঁ বাক্সের ভিতরে চাবি লাগিয়ে রাখো গা, বা পর্দা করলেই তখন এই ধরনের কথা বলে, কিন্তু জেনে রাখবেন পর্দা আপনাকে করতে হবে। হ্যাঁ এবার আপনাকে বলি যে যা স্বামী বিদেশে আছে তাদের কি করা উচিত, স্বামী বিদেশে থাকলে কি করা উচিত, নম্বর এক পর্দা করতে হবে, পর্দায় থাকতে হবে, যেহেতু মহিলা যখন বাইরে যায় তখন শয়তান তাকে সুশোভন করে দেখায়, শয়তান তাকে সুশোভিত করে দেখায়, সুতরাং যথাসম্ভব বাইরে যাওয়া চলবে না, প্রয়োজনে নিশ্চয়ই যেতে হবে কিন্তু যথাসম্ভব বাইরে, বিয়ে ঘর বলুন মরা ঘর বলুন যাই, হ্যাঁ যেখানে হাসপাতাল বলুন, যথাসম্ভব হাসপাতালে যাওয়ার ব্যাপারে তো আপনারা হাদিস শুনেছেন, এক কালো মহিলা এসে কি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি অজ্ঞান হয়ে যায়, আমার মূর্ছার রোগ আছে কিংবা মৃগী রোগ আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি যে চাও আমি আল্লাহর জন্য দোয়া করো, যদি সবুর করো তাহলে তোমার জন্য জান্নাত আছে। মহিলা কি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি সবুর করব, আমি জান্নাত চাই, তবে ইয়া রাসূলুল্লাহ অজ্ঞান হওয়া অবস্থায় আমার কাপড় খুলে যায়, কাপড় সরে যায়, আল্লাহর কাছে দোয়া করুন যেন তা না হয়, বেপর্দা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তাই হল। দেখলেন মহিলা, আমি সবুর করব রোগ বালা সবুর করব কিন্তু কাপড় খুলে যায় এটা আমি চাই না। আর আমাদের স্ত্রীরা একবার রোগ হলেই হচ্ছে, রোগের একটা ওসিলা পেলেই হচ্ছে, কোন রকম করে লিপস্টিক লাগিয়ে হাসপাতাল যেতে পাবো, বহু লোকের সঙ্গে দেখা হবে, বহু কিছু দেখা হবে, তাই না? আমি অবশ্য কাউকে অপবাদ দিচ্ছি না, এরকম কিছু আছে, এরকম কিছু এরকম মহিলা হওয়া উচিত না। আধনা বিষয়ে কারো বিয়ে সেই বিয়েতে না গেলে হবে না, এখন তো বুঝতেই পারছেন আপনার আপনার স্বামী বিদেশে আছে, আপনাকে বলেছে আপনি একটা ভালো উপহার নিয়ে যাবেন, যেহেতু স্বামী আবার স্বামীর প্রেস্টিজ রাখার জন্য বেশ দামি উপহারটা নেবেন, সেই জন্য আপনাকে সবাই দাওয়াত দেবে, আপনি যদি বিয়েতে না যান তো সবাই আক্ষেপ করবে, কিন্তু আপনি একজন বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি আর হাসপাতাল, লোকে বলে বিয়ে বাড়ি আর হাসপাতাল খোলামেলা, যেখানে অবারিত দ্বার, যেখানে পর্দা করা বড় মুশকিল, বিয়ে বাড়িতে যদি কোন পর্দা মহিলা যায় পর্দা করা সহজ না কঠিন, বিশাল কঠিন, বিশেষ করে আমাদের দেশে বেপর্দা পরিবেশে বিশাল কঠিন, সেখানে তো ঠাট্টা তো আছেই, বোরকা থেকে ঠাট্টা করে কে কত রকম মেয়ে আছে ঠাট্টা করবে, কিন্তু বিশেষ করে পর্দানসীন মহিলাদের কঠিন হয়, সুতরাং যথাসম্ভব ঘরে বাস করবেন, আর ঘরের ভিতরে খবরদার যারা যাদের সঙ্গে পর্দাও আছে, যেমন ওই যে বললাম স্বামীর ভাইরা আছে, চাচাতো ভাইরা আছে বা অন্য যারা আছে বোনাইরা আছে, হ্যাঁ তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করবেন না, যদি করতে হয় ভালো হিফাজতের সাথে আদব কায়দার সাথে, দেওরদেরকে নিজের ভাই মনে করবেন, দেওর বা স্বামীর ভাইদেরকে নিজের ভাই মনে করবেন, আর ননন নন্দাই যাদেরকে বলে বা স্বামীর বোনাই যারা তাদেরকেও আপনি নিজের ভাই মনে করবেন, এবং আদবের সাথে যদি সামনে আসতে হয়, যেহেতু আমাদের পরিবেশে পর্দা নেই, সেক্ষেত্রে মাথায় গায়ে মাথায় ভালো করে কাপড় রেখে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, নচেত নচেত অ্যাক্সিডেন্ট অনিবার্য। আতে বাড়িতে থাকবেন তখন খবরদার সাজগোজ করবেন না, স্বামী বাড়িতে নেই সাজগোজ কার জন্য, স্বামীর জন্য, কিন্তু না আমাদের মেয়েরা স্বামীর জন্য সাজগোজ করে, কার জন্য করে, পর পুরুষের জন্য দেখবেন যখন বাইরে যাবে তখন সাজগোজ করবে, বিয়েতে যাবে, ফাংশনে যাবে, পার্টিতে যাবে, স্কুলে যাবে কিংবা হাটে যাবে, বাজারে যাবে, তখন সাজগোজ। ডাক্তারখানা যাবে, চৌসুক দেখাতে, তাও সাজগোজ। আর স্বামী বাড়িতে আছে তখন ছেঁড়া শাড়িটা পরবে, খারাপ শাড়িটা পরবে, বাড়িতে এলে শাড়ি খুলে দিল, এরকম হয় না? হয় না? হয়তো সাজগোজ স্বামীর জন্য, স্বামীর জন্য, কিন্তু হয়ে গেছে উল্টো। কিন্তু আপনার স্বামী যেহেতু বাড়িতে নেই, খবরদার সাজগোজ করবেন না, সাজগোজ না করে সাধারণ ভাবে থাকবেন। সেন তো ব্যবহারই করবেন না, সেন পরপুরুষের জন্য, কার? নিজের স্বামীর জন্য। আর যদি বাড়িতে পরপুরুষ না থাকে আলাদা কথা, কিন্তু বাড়িতে অন্য পুরুষ থাকলে সাজগোজ করবেন না। আপনি জানেন দুনিয়ার হাল তো জানেনি, দুনিয়ার হাল এমন, ফুলে ফুলে সেটা ভুলের বেদনা, ফুলে ফুলে সেটা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেটা কামনার জ্বালা, চাঁদে চুন্দন চুম্বন তাপ, সেটা কামিনীর নয়নে কাজল শ্রেণীতে চন্দ্রহার, চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মা, প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান, বুকে বুকে সেটা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুলবান। এতে অবস্থা জানেন পরপুরুষের দৃষ্টি নারীর জন্য, নারীর প্রতি কিরকম থাকে। আপনি জেনে শুনেও যদি আপনি সাজগোজ করেন, একে তো নারী তার উপরে সাজগোজ, কথায় বলে একে তো মা মনসা তার উপর ধনুর্গন্ধ, মা মনসা তার উপরে ধনুর্গন্ধ হলে অবস্থাটা কি হয়? সুতরাং খবরদার সাজগোজ করবেন না, স্বামী ছাড়া অন্যের জন্য সাজগোজ করবেন না। আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর জন্য লিবাস আর স্ত্রী স্বামীর জন্য লিবাস। সুতরাং খবরদার সাজগোজের ব্যাপারে অবশ্য স্ত্রীরা মহিলারা একটু বেশি, কারণ স্বামী বিদেশে থাকে, সেখান থেকে স্বর্ণ টন নিয়ে গেছে, আবার স্বর্ণ নিয়ে গেছে স্বর্ণ দেখাতেও হবে, গর্ব করে, সকল মহিলা তো গর্ব করে। একজন মহিলা আপনারা জানেন শুনেছেন যে মানে পরিবেশন করছে, খানা পরিবেশন করছে মহিলা মহলে, তখন সারা আঙুলে আছে হীরের আংটি, তো মহিলা খাচ্ছে নিজে মনে মনে খাচ্ছে, তো সে ভাবছে যে হীরের আংটিটা দেখাবে আর কি, তখন বারবার বলছে আগো আর নেবে আর নেবে, আংটিটা দেখিয়ে বলছে আর নেবে, আর মহিলাটা তোমাকে গালি দেবে, আর নেবে আর নেবে, তার মানে আংটিটা দেখো আমার। তখন ও মহিলা বলছে তোমাকে হীরের আংটি দেখাচ্ছে, দাঁড়াও, ও তো আংটি নেই হাতে, কি করবে? এইখানে এই বাহুতে কি বলে তাগানা আমলেটা কি বলে সেটা পড়ে আছে, তখন শাড়িটা এরকম তুলে বলছে না আগো না আর নেবো না আর নেবো না, বাজুটা তুলে শাড়িটা তুলে বলছে আর নেবো না আর নেবো না। ঠিক আছে, এক মহিলা সোনার নূপুর কিনেছে, পায়ে পড়ে আছে সোনার নূপুর, এবারে ভালো শাড়িটা বেশ সুন্দর করে পড়ে আছে, নূপুরটা দেখা যায় না, কিভাবে দেখাবে মহিলাদেরকে? তখন আঙিনায় চলার সময় বলছে তোমাদের আঙিনাগুলো তো ময়লা খুব নোংরা খুব, নিয়ে শাড়িটা উপর দিকে তুলছে, শাড়িটা উপর দিকে তোলার উদ্দেশ্য নোংরা বলে তোলার উদ্দেশ্যটা কি? আসলে নোংরা কাপড়ে লেগে যাবে তা না, আসলে উদ্দেশ্য আমার পায়ের নূপুর আছে, নূপুরটা দেখো। এখন সে গিয়ে দেখছে সবাই শাড়ি পরে এসছে আজকে, এই মহিলা তোমার স্বামীকে টেলিফোন করে তুমি তাড়াতাড়ি এসবে, কি ব্যাপার? না আমাকে শাড়ি পরতে হবে, সবাই শাড়ি পরেছে, আমি সালোয়ার কামিজ পরে এসেছি, আমি সালোয়ার কামিজ পরবো না। সে মহিলা গেল তাকে নিয়ে, সে বাড়িতে নিয়ে এসে শাড়ি চেঞ্জ করে তোমার গেল, বুঝতে পারছেন? ম্যাচিং মানে সবাই পড়েছে শাড়ি, আমি আমিও শাড়ি, এই যে গর্ব, পারস্পরিক গর্ব। এই জন্যই বলে মহিলারা মহিলাদের সামনের দিকে কাপড় পরে থাকে, একটা মাত্র কাপড়ের মহিলারা হিংসা করে না।